بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. الله وحيك رباني. ولا تحسبن الذين يفرحون بما أتوا تبامهم هين قراش يميهن نامدو أي بما يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا أميهم أميهم ميستكن الديتا كتيغة متشب ಬೊಡಾವೆರಿ ಕಮುಗ ಉಫಾ ಫಾಳ ಕುರಾಮಿ ಹುನ್ನಾಮೆದು ಅದಿ ಎಮೀಹು ಎಬಾಮಿಹುನ್ ನುಕುರಾ ಕಂತತ್ತಹುಗೆ ಮಚ್ಚಂ ಎಬಾಮಿಹುನ ತಾರೀಫ್ ಕುರುಮ ಲೋಬಿ ಕುರಾಮಿ ಹುನ್ನಾಮೆದು ತೆಬಾಮಿಹುನ್ ಹೀ ನುಕುರಾಶೆ ಎಗ್ಗೊತ ಕವ್ವೆಸ್ ಎಮೀಹುನ್ ನ ಅಜಾಬುಂ ರಕ್ಕಾತೆರಿ ಉಮೆಂ ಒಯ್ಕಮ ಅಜಾಬುಂ ಸಲಾಮೆಬುಂ ಎಮೀಹುನ್ ನ ಒಯ್ಕಮ ಒಯ್ಕಮ ತೆಬಾಮಿಹುನ್ ಹೀ ನುಕುರಾಶೆ ಎಮೀಹುನ್ ಮೀಸ್ತಕುನ್ ನ ದೇತಕೆ ತೀಗೆ ಮಚ್ಚಂ ಉಫಾ ಫಾಳ ಕುಂ ಏಗೆ ಮುರಾದಕಿ ಬೊಡಾವೆರಿ ಕಮುಗ ಉಫಾ ಮೀಸ್ತಕುನ್ನ ಇಚ್ಚಿ ದೇಹಮ ವರಗಿನ ಮೀಹುನ್ನ ಇಚ್ಚಿ ದೇ ಮೀಹುನ್ ತಿಬೇನ ವರ ಬೊಡಾಯ ಮೀಸ್ತಹುಂಗೆ ಮಚ್ಚ ಬೊಡಾವೆರಿ ಕಂ ಫಾಳಕೋ ಕಿಬುರುವರಿ ಕಂ ಫಾಳಕುರ ಮೀಹುನ್ ಮೀಹುನ್ನ ಇಚ್ಚಿ ದೇ ಮೀಹುನ್ ಮೀಹುನ್ನ ಇಚ್ಚಿ ದಿನಸ್ ತವಾಬವರಿ ಕಂ ಇಸ್ತಿಯಾರ ಕುರನ್ ಜಿಹೇನಿ ಕೊಮ್ಮೆ ಮೀಯಕು ಎಸ್ ಮೀಯಕ ಅದು ಇಚ್ಚೆ ದಿನೆ ಕಮಕು ಏನ ಬೊಡಾವೆರಿ ಕಮುಗೆ ಹಗ್ಗದ ದಿಬಿಗೆ ನೆನ್ನುವೆ ಎಗೊತ ಮೀಹುನ್ನಂ ಎಚ್ಚಿ ದಿನಮುಗೆ ಮಚ್ಚ ಬೊಡಾವೆ ಗನ್ನ ಮೀಹುನ್ ಅದಿ ಎ ಮೀಹುನ್ ನುಕುರಾ ಕಂತತ್ತಹುಗೆ ಮಚ್ಚಂ ಎ ಮೀಹುನ್ನ ತಾರೀಫ್ ಕುರಮ ಲೋಬಿ ಕುರಾಮಿ ನುಕುರಾ ಕಂತತ್ತ ಎಮಿಹುನ್ ಲೋಬಿ ಕುರೆ ಬ ಎಮಿಹುನ್ ನುಕುರಾ ಕಂತತ್ತ ಹೋಗ ಮಚ್ಚ ಎಮಿಹುನ ತಾರೀಫ್ ಕುರುಮ ಮೀ ನುಬಾದೆ ಸಿಫಾ ಅರ ನುಬಾದೆ ಸಿಫಾ ಮೀ ಕಂತತ್ತ ಕುರಮುಂದಾ ಮೀಹುನ್ ನಾಮೆದು ಹೀ ನುಕುರಾ ಎಮಿಹುನ್ ಅಜಾಬುಂ ಎಮಿಹುನ್ ದಿನ್ನವಾನೆ ಕಮ ಮೀಹುನ್ ಹಿ ತುಂಗೆ ತಿವಿ ಅರ ಬುಡ ತಿವಿ ಎಮಿಹುನ್ ವಲಹುಂ ಅಜಾಬುನ್ ಅಲೀಮ್ ಎಮಿಹುನ್ ನಂ ಹುರಿ ಹಮ ವೇಂದೆನಿ ಅಜಾಬೆ ಗಿಯಾಮೆದ್ದು ಹೋಗ ವಲಿಲ್ಲಾಹಿ ಮುಲ್ಕು ಸಮಾವಾತಿ ವಲ್ ಅರ್ದ್ ಅದಿ ಅಲ್ಲಾಹ್ರೆ ವನಿ ಉಡ್ತಕ ಬಿಮುಗೆ ಮಿಲ್ಕು ಎರಿಕಾಂ ಕುರಿಗೆ ಮಿಬುನ್ ಜನ್ನವಿ ಆಯತಾಮಿದ ಇಮಾಮ್ ಬುಖಾರಿ ಇಮಾಮ್ ಮುಸ್ಲಿಮ್ ರಿವಾ ಕುರಬಾ ಫವರ್ ರಿವಾಯತಿಂಗ್ ಬೈ ಈಗ ಅನ್ನ ಮರ್ವಾನ್ ಕಾಲ ಲಿ ಬವ್ವಾಬಿಹಿ ಮರ್ವಾನ್ ಬುನ್ ಹಕಮ್ ಏಯ್ ಉಮವಿ ಖಿಲಾಫತುಗೆ ಬಾನಿ ದೇವನ ಬಾನಿ ದೆಂಗ್ ದೇವನ ಬಾನಿ ಕಮುಗ ಕಿಯಸ್ ಮಸ್ಸಲೆನ್ನೆ ಎಮ್ಮೆ ಫುರ್ತಾನ್ ಬಾನಿ ಕಿ ಮುವಾವಿಯತುಗೆ ಫಾನು ದೆಂಗ್ ಅಸ್ಲು ಉಮವಿ ಖಿಲಾಫಿ ಕಾಯಿಮ್ ಕುರಿ ಮರ್ವಾನ್ ಬುನ್ ಹಕಮ್ ಮರ್ವಾನ್ ಬುನ್ ಹಕಮ್ ಏನಗೆ ದುರ್ವಾನಮ್ಮ ದನ್ನವನಿ اذهب يا رافع الى ابن عباس اي رافع ابن عباس غات داش مصدنا بلاه الا ان كان كل امرئ منا فرح بما اوتي واحب ان يحمد بما لم يفعل معذبا لنعذبن اجمعهم ابن عباس دنا بلاه غوس كم مي هر مگترن كم مي هكوس اينن اي ديفاوا اتشكا اوفاكو ادي اينا ನುಕುರಾಕಮಕುಂ ಏನಯ ತಾರೀಫ್ ಕುರೋಮ ಲೋಬಿ ಕುರಾ ಕಮುಗ ಕೊಮ್ಮೆ ಮೀ ಹಕ್ವಸ್ ಲೋಬಿ ಕುರಾ ಲೋಬಿ ಕುರಾ ಕೊಮ್ಮೆ ಮೀ ಹಕ್ವಸ್ ಅಜಾಬುಲಿಬೆ ಕಮುಗ ವನಿ ನಮ ಅಹರ್ಮ ಎಮ್ಮೆ ನ ಅಜಾಬುಲಿಬೇನೆ ಅಹರ್ಮ ಹಕ್ವಸ್ ಸಲಾಮತೆ ನುವಾನೆ ಅದಿ ಫಹರ್ಮಿ ತಂಕೊಳ ತಂಕೊಳೆ ಹೆಂಗ ಕಾಲಿ ಬಾರ ತಂಕೊಳ ಉಂದಗು ಹೆಜ್ಜೆ ಹಿವಾನಿ ಅಹರ್ಮಿಗೆ ತೆರೆಂಗ್ ಕೊಮ್ಮೆ ಮೀ ಹಕ್ವಸ್ ಏನಯ ಅಲ್ಲಾಹ್ ದೆವ್ವಿ ಎಚ್ಚಕ ಉಫಾ ಕೊ ಅದಿ ಏನ ನುಕುರಾ ಕಮೆಗ್ಗೆ ಮಚ್ಚ ಏನ ಲೋ ಏನ ನುಕುರಾ ಕಮೆಗ್ಗೆ ಮಚ್ಚ ತಾರೀಫ್ ಕುರುಮಂ ಏನ ಲೋಬಿ ಕುರುಮುಂ ಏನ ಅಜಾಬುಲಿಬೆ ಕಮುಗ ವಂಜ್ಞಾ ಆರಮಗೆ ತಿನ ಹಮಗೋಸ್ಸಲಾಮತೆ ನೋವಾನೆ ಎ ಬೈ ಆರಮ ಕುರಗಿ ಎಮ್ಮೆನ್ ಕಾಲೆ ಗೊತ್ತಕ ಕೊಮ್ಮೆಸ್ಮಿನ್ ಬರಕಂ ಎ ಬೈ ಕಂ ಕುರವೇಬ ದೆವ್ವಾಫಾ ಎಚ್ಚಗ್ಗೆ ಮಚ್ಚ ಲೋಬಿ ಕೊ ಫಖರು ವೆರಿವೆ ನುವತ ಉಫಾಕೋ ದೆನ್ ಉಫಾಮಿ ತನುಗೆ ಮುರಾದಕ್ಕೆ ಅಸ್ಲು ಫಖರು ವೆರಿ ಉಫಾ ತೆಂಗ ಅದಿ ನುಕುರವೇ ಬೈ ಕಂತ ತಹುಗ ಮಚ್ಚ ತಾರೀಫ್ ಕುರುಮಂ ಹಮಕೊಮ್ಮ ಎಮಿಯಕೋಸ್ ಲೋಬಿ ಕುರಾನೆ ಹಾಗಿಗತುಗೆ ಮಿಹೆಮ್ಮಿ ದನ್ನವನಿ ಮರ್ವಾನ್ ಬುನ ಹಕಮ್ ಎಮಿಹುಂಗೆ ವೇರಿನ್ ನಕಿ ಗೊತ್ತದ ಬಿಯಾ ವೇರಿನ್ ದಿಯೈ ಎಮಿಹುನ್ ನುಕುರಾ ಕಂತ ಹೋಗ ಮಚ್ಚಂ ಎಮಿಹುಂಗೆ ದೇ ಮಿಹುನ್ ತಾರೀಫ್ ಕುರುಮಂ ಎಮಿಯು ಎಹೆಮ್ಮೆ ಜಹುರಿ ಹ ಏಕ ಕುಸಲಾಮತೆ ನುವಾನೆ ಮರ್ವಾನ್ ಬುನ ಹಕಮ್ ಮಿ ದನ್ನವನಿ ದೇ ಗೊತ್ತ ಏನ ಇಬುನ್ ಅಬ್ಬಾಸ್ ದೆನ್ನಮು ಇಬುನ್ ಅಬ್ಬಾಸ್ ಮಿ ದಾಳವನಿ ಮಾಲಕುಂ ವಲಿ ಹಾದಿಹಿ ಲಾಯ ಕಲೇವನ್ನ ಮಿ ಆಯತಾ ಹುರಿ ಕೊಂಗುಳು ಮೆಂಗ್ ಹೆಜ್ಜೆ ಇನ್ನಮ ಉಜ್ರತ್ ಫಿ ಅಹ್ಲಿ ಕಿತಾಬ್ ಮಿ ಆಯ್ ಅಸ್ಲು ಬಾವಾಲೆ ಉನಿ ಅಹ್ಲು ಕಿತಾಬಿನ ಬೆಹೆ ಗೊತ್ತುನ್ನೆ ಅಹ್ಲು ಕಿತಾಬಿನ ಬೆಹೆ ಗೊತ್ತುನ್ನೆ ಮಿ ಆಯ್ ಬಾವಾಲೆ ಉನಿ ಸಬಬಕಿ ಅಹ್ಲು ಕಿತಾಬಿಂಗೆ ದೆಸಿಫ ಅಸ್ಲು ಹಗಿಗತುಗ ಮಿ ಎಹೆನ್ ನಮವೆಸ್ ಇಬ್ನು ಅಬ್ಬಾಸ್ ಮಿಹೆ ವಿದಾಳವೆಸ್ ಹುಕುಮ್ aamuwegembe ekom memiyakabe sei qur'an go hukum adi ahlu kitabin nang ekkamaku e hukum aamuwegembe khassa qur'an ituru dalilen netelciya ei qur'an go hukum on oggoingei egota allah devata ke chafakhru gare numate ena mistakuna e chidi fe kamuga macha bodawe kan ikhtiyar konnu qur'an tahuga macha mistakun tarif kuruma lobi qur'ani honna vendeni ma azab hurkan ei adi mi ummatuga mi hakkamuga bias ibn abbas vidanon khalebe namiyata hurikon gulumen heyye mi ay bawale unar kitabina behe gotun nesum matala dem mi ay kiyawa vidalwani waiz akhadha allah mithaqa alladhina utul kitab ei kuriga ay bayan kurun kuriga ay e wahagata mi annani banu israel mi na behe gotun den mi ay be samaya ay tagulu wage mi annani ehnam as ayatuge hukum hama aamu wegen be huriha emmenge macha mi desifa huri komme mi yakave sama allah azabu devwan ولله ملك السماوات والارض ارتكى بملك وركم وني الله شيء والله على كل شيء قدير ادي الله سبحانه وتعالى يريها كما كما تشكل دمنت ودغم وارس كلانغي ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب هم كشبرون ارتكى بين هدوم غيا ريدوا تفاتومغا بودي ورنوا هكيتكوي بهي الله كل دمنت كما دليل قرا هكيتكوي mi urtaka bin hedde gotame dumiya ko fikuru ko fiya enan allah wo degen waakan allah ge kula dumman takan ena deha vegen daane bayam vegen daane visna fikuru ko fiya en vegen ilmeri vidalwani takeccha balaashe balaagen anna iman kamma warugade ama icche kiyaalagen wata adu vegen anna iman kamma bure en tawane allah ge mi kainatu ka allah mi haddafa wata keccha balagne ibrahim hasil ko fiya iman terkan itur wegen dan rasulullah sallallahu alaihi wasallam rasul kama agen fonu bumuge kuriga ekadege fanu hira far badage hola badage kale fanu kurwa kama ki ei mi kainatu ga allah taala mi hadda fa wa takecha bala ibrahim hasil kurabu mi kantat tak bala fi kurko fiya mi udab bala liya sama ekani udab bala mi hako fi kurko liyas allah wodigen wa kan ena allah ikkawan takan enan haama wegen dan ebes tabakanu la allah fulla rahma udu adi udu ga ewa taketi iru handa tarita etaketi ge nizamakan eves badalennaade eketi aneketi faha ara kuri ara anude eketi aneketchaka ara arunuwe mi furihama nizamuge darum mit kandatta hingawa farate waakam mi yaku visnafi kurkofiya engena emme allah ikurawani urtaka bin heddemugayya redwa tafatumuga buddhirnawa hekitakeve ebahi allah kuladumman takama dalilu kurah hekitakeve e buddhiverin naki den buddhiverin ge sifa allah bayan qurani mi e buddhiverin naki e mi hun eta kecha bala ibrahim hasir kurate e buddhiverin naki mi e mi hun kurakan tam yani alladhina ba mi hun naki e yadhkuruna allah allahumma tin handama qurani hun e qiyaman kulatti begenna wa qudan ishinde tibegenna wa ala junubihim adi ari ari macchan oro ati begen e megen mi ayatun istilal kore gurwan oso begen kiyewena gurwan ishinde indegen kiyana kolan huragen gurwan kiyewena e allah ge zikure ebay menaki allah ge matin handuma qurami hunne zikuru allah ge zikuru qurami hunne ei kolatti begenna ishinati begenna ari ari macchan oso ati begen wa yatafakkaruna adi fikru qurani temiyum fikru qurami hunne mi hunaki fi khalqis samawati wal ard urtaka bin heddeu ma medu urtaka bin heddei fami wa gota medu fikru qurami hunne mi hunaki adi dannawa mi hunne mi fada rabbana ma khalaqta hadha batila ai hadda burgus kala koy mitaketi iba allah hadda fami mani bekar gotek gay nuune bekar gotek gen numara gina faada tan e bahare ge visna fikru ko fimi ka engen udu hedde omuga udu tahu ga ewa tar iru handa tar tan hedde omuga bin hedde omuga mi kan tatta huge bhori baavaru kan tatta faada tan allah la va fa bekar gotek gen nu mitaketi allah hadda va fani e ba mi hundan nani e hadda udu skala ko mitaketi ba allah hadda va fani bekar gotek gen nu ne subhanak iba allah ge ustahir wan takamae faqina azaban nar fa he alamen naraka ge azabun din nawan de ربنا اهد دار الرسلاك وانك من تدخل النار فقد اخزيته اهد دار الرسلاك وهم قرون يبا الله نركه ودوا في ميها هم كشبرون يبا الله ان نكمت قرى وافي نكمت وجينا وما للظالمين من انصار ادي ان يابرنا مدد الدين فراتن وان قيامت دوغا ان يابرنا ميتان مراد كينو باكون لو مي هون دنيا ربنا اهد دار الرسلاك اننا سمعنا مناديا ينادي للايمان هم كشون علمن ادوهيمو nidai bawa mihaku nidai bawani ko lil iman iman kama dawat devwa bekala ku dawat devwan kun aharam adwe hime an aminu tiyabami hun allah an aminu bi rabbikum tiyabami hun rasulanga iman washe mi fadai nidai bawani ko bekala ku nidai bawani kun aharam adwe hime bahi rasulullah sallallahu alaihi wasallam fa amanna den aharam iman bi mu ekale ge fanuge dawatan harmen bona ba kiyaman gatimue rabbana hadda bagas kala ko faghfir lana alamina fafus sawande faghfir lana dhunubana alamge fafatan alamina fussawande wa kaffir anna sayyatina adi alamenna quraifa wa nubayakan tatakam maaf ko devwande wa tawaffana ma'al abrar adi hulafa mi hunna ehuga alamenge maru gannawande hulafa mi hunna ehuga ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد إهدابر قسكلاكو إبا الله علمنا وعد كرويتش إبا الله رسولك دوفل متين إبا الله علمنا وعد كرويتش علمنا الدفان دي يعني رسولك دوفل متين تاي الله بس فلتان علمنا إيوغن داني إيهن قوتا خاني بينا ema rasula age du fulumatin iba allah alamennang ibadu kurevi echche iba his waruge alamenna devwande wala tukhzina yawmal qiyamati qiyamad dohu alamen nikametinu kuravwande qiyamad dohu alamen nikametinu kuravwande innaka la tukhliful miiad hamakorun iba allah iwaada khilaf wadinu ganna waraskala iba allah waada khilaf wadinu ganna umay suwaruge devwane kamang yoti miweni kamek koffiya miyani kantatta he koffiya suwaruge allah devwane kama qur'anu ge wani bayan kurawafa efada amalta he koffiya suwaruge devwane kan hama yaginum wes allah wa'ada ka khilaf wodinu gannawane efada en amalu koffi miha suwaruge libene adi naraka wes wani waki gotakan amalu koffiya naraka e miha kan haggu egen wa kama allah wa'adu kurawafa hama ibada wes allah khilaf wodinu gannawane fastajaba lahum rabbuhum den ibami hunge wes kalaange ibami hunge kuridwa ijaba koddeviye الله جاب قد الله وهي قرباني اني لا اضيع عمل عامل منكم من ذكر او انثى هما كشنو تيمان الله عمل قرامي هيك عمل اي تيبامي كتن انغنا كبيس فيري هنا كبيس عمل قراهي وعمل قرامي هيك عمل جلني بنو قربانا ما بيرو غنا كنو جيانه اي هو عمل كفين علي يفا اي هندان نتيكنو دان قيامت توها اي كشوارو بيرو غنا كنو جيانه دنيا غال غنا من مثال كميها كمي كود دي فيا مثال كمسار كول دين سدان نتي فور دان miyaka ujurade eke kamaku ujurade handanati mahurada enaga matin handanati mahurada ehnama sallah ehnanu miyaku yomale kofiya e handumane tigenu dana e giyame duhaku ekan allah evani wadu kurawafa etiya bame hunge teren anghina vyas firhina vyas heomale kofi miyage heomal timan allah gellenivi nukurawa usime ba'dukum min ba'd etiya bame hunge ebbay kwani ane bayge terenne ebahi ebbay kwani bayka guli dame higen wa bayke etiya bame hunaki ebbay kwani bayku ebbande fa bayke etiya bame hunaki den allah kurawani hijura kurimi hunna behe gotum falladina hajaru فهي هجرة كرميهم وأخرجوا من ديارهم أدي بامهم رتكم بامهم نرلمون ميهم وأوذوا في سبيلي أدي تبان الله موغة تكليف تدهون ميهم وقاتلوا أدي حقرام جهاد كرميهم وقتلوا أدي شهيد وغن دي ميهم دان ناشر مي هوريها أمي لا أكفرن عنهم سيئاتهم أميهم هوريها فاقتك تبان الله السلاة وحشيمة ولا أدخلنهم جنات تجري من تحتها الأنهار adi etanek gedashun aharat demigen va suwaru getakattiman allah ebamihum baddawa husime mi kantatta ki mi bayan kurun kantatta ki mi mihage puriha fa fa fa he gen da kantatta hijura hijura ki e mihage puriha fa fa fa he gen da kana allah ma go hijura kurun allah ma go den hijura ki ko ba hijura ki mi hako mi rab badal kollu men nu ngai ki misalaka mi rahu mi hako ehn rara ku mi hako ande gen rara dirilum badal kollu ngai adi hijura en nu ngai hijura ki e nai hori rahuga e nai islam dinu ga mati kafarun ge nu ba mi hun ge taklif ta bodu gen e rahuga e nai islam di mati nu hurei gen ena islam di mati hurewe rashaka aman kama ek hurewe rashakan ena dirulum badal kollu ei hijra ek allah ta kure hijra e fada hijra ek kofia kurin kurai fahuri huriha amal fa fa fo wegen dane rasulullah sallallahu alaihi wasallam kurwa fani tin kame mi hage huriha fa fa fo sade tin kame yar bayen ahi amal to kon fo sade ni hama ekani kudifa ekama ku tin kame ve huriha fa fa mi ha mulin tahir wegen da mausum wegen da tin kame ve فرتما كما كي الاسلام يجب ما كان قبله اسلام ميحو اسلام دي كفر گتري گورا ف اسلام جينا گي كوري گوري ها فاف فوه ويگن دي اي كفر گتري گنا كوري هوري ها فاف اينا فوه ويگن دي اي ديونا كما كان حديث القرباني الهجره تجب ما كان قبلها هجره اللهم قرا هجره اي كوري گوري ها فاف فوه ويگن دا كما كي هجره گوا دين حديث القرباني والحج المبرور يجب ما كان قبله ادي حج مبرور وجيا ايك سبب مسوريا فاف فوي گندان اكم ياكس دين جهادا به اللهم هو شهيدون شهيدون ما به رسول الله حديث القرباني القتل في سبيل الله يكفر عنه سيئات ام فرت حديث القرباني مهم الله كما هو شهيدون اي كوري گوريها فاف فوي گندا كمكه deng ege fahuga hadis ul kure vitan kole fahum e me furata me jibril as dan namani rasulullah sallallahu alaihi wasallam darani istisna kura bar deng hadis ul quran illa dain darani fiya wae uriha kame fuhe genda daranya ki fa fa enno kama kenage bolugo elifa wa zimma e enage faratun eti ada kurewuni ma zimma enage bolun fila genda e guna echa ki darani onnane enage bolugo elifa enage matin eti ada nukurewe ha hindaku ema allah ge maguga shahidu maki ei huri ha fa fa fuhe genda ne kame e rasulullah ma hadis ul quran shahidu wa miha ge lefo de emme furatama bi matige jehuma ekuga e enage huri ha fa fa take fuhe genda ne shahidu wa miha allah ge maguga shahidu wa miha ge lefo de emme furatama bi matige jehuma ekuga e enage huri ha fa fa take fuhe genda ne emme allah me hikorwani mi huri ha emme la ukaffiranna anhum sayyiatihim emi hunge huri ha fa fa take tim allah fusaade wa hushime adi etane ge dasun ahar ta demi gen wa suwaru ge takan e baami tim allah wadda wa hushime ثوابا من عند الله يا الله حضرتكم ثوابه کے گتو گئے اصل رحمت کے گتو گئے ثوابه کے گتو گئے می گ اصل میہ کے عمل تو گے سببوں میہ کا سورو گے حقیقت گنوا دے میہ کے عمل میہ کے عمل نو قران سورو گے حاصل با ور کین قران حدیث القران اتنو گے اسا کلو با بالن لبے تھن کلو وے سورو گے مولی دنیا دنیا گے واہ اچ کور اگ بڑے ما ائی بگے اسا کلو با بالن لبے تھن کلو کڑا کڑا تھن کلو سورو گے deng etanu gandu varataka etanu ge bintaka ilibe emme daru daru daru daru ja ge miha vese valibe duniye ge rassas kalun ko raskalek ge diha guna e valibe emme daru daru ja ge miha deng ki ena ge mihe ge amalu ta ko kine swarga hasil wan rasulullah sma hadis pokun e ves miha ka ena ge amalu ta hu ge sababun amalu ta hu ge macha swarga kanwa deve ene ege badalu ganwa dewen den asabe kan dan namne kaliye ge faan wasto e hadis ukon timan kaliye ge faan we ya kom me kas amar tan ei zariya e swarga wan mattaka allah ge sawab rahmai hasil ko de zariya e ei rahmatu ge sawabun swarga wan nani rasulullah sma hadis ukon wa fe bukhari ge riwayat e mi ho giya me do ganna anna mi he duwa hakunu ba kame ko fanwa mi he farbada tawarga he kan tan ena ge bahuri dua hak wasnu ba kama qofano ami Allah ina wahi qurban timan Allah ge rahmatun kali swar ge wanna dashe wadegen dashe ena bunane nu na ke timan ge amalu ge sababu na timan na wanna amalu to ge macha den Allah malaike be kana dannan ena naraka ge ngos illa dashe naraka ge ngos illa la re hindu ena itraf wan adehi ba Allah ge rahmatu ge zariya ena ekom me akas miha ge emme niyamataka miharu misalakan Allah subhanahu wa taala miha de wahwa neva lu ge niyamai e neva lumuge niyamatuge agu ena muli umuru hewamal kuryas agu adaenu kamfatun ibumuge niyamai lolum fenumuge niyamai ena furihama sihhatuge niyamai min evves niyamatakam miha umuru hewamal kurikamuga vina maves agen adaenu e ema den kina disumuruge amaluge sababu made ema e amaluta haki ei zariyae allahuge rahman hasilumuge allahuge rahman hasiluvegen swaruge vadeveni ema allahu kono sawaba min indillahi allahuge adrotum va sawabege gotuga tebami swaruge swarugen allahu vaddamani tebami ebami e wallahu indahu husnus sawab allahu adrotuge vani emme hiyo sawab لا يغرنك تقلب الذين كفروا في البلاد هل يغفانا كهي دينا نوديشه كافروا يميستكم ررهوغا افم مفشا اولي اولون اغم ميغوتان اولي اولون اراموغا نيوماتوغا اولي اولونتا هل يغفانا كهي وري كوريا نوديشه كهي وري مالي يغ جسيا نوديشه امي هنگ اولون ميغا مرادا كي كافروا نان الله وانا دنيا ديفافا امي هن دنيا يغ اكولتاوغا جهي دنيا ارامو حاصل كرامون داديون هل يغفانا كهي وري مالي يغ جسيا نوديشه Allahumma wahi qurbani tebami hun hellun teri kuria nudeshe e mi hun e ule ulun muslimun e mi hun abala mi bunani ki ke ahar me nakanne te duniya ku me besetche e mi hun reoti e kam e mi hun ki Allah nur sawa goi gotan ule mi hun ne e mi hun reoti duniya ke uriha arame Allah wahi qurbani e mi hun abala fa tebami hun maliyek ganu jiheshe tebami hun nan ekan kehi din de chekkamu ganahat e dianu vianu deshe Allah wahi qurbani ei allah hai quran duniye ga gutiman allah ge hazrat ko madir fiye ge barabar wi na maves kafar kam mi duniye fen ko re ves nu devi mu he eha da re mi duniye ga gutiman allah ge hazrat ko timan allah ge hazrat ko aghur ye chaki ei akhirat do ge suwar ge etan ho dum ti ba ma sai quran re mu'minun re timan allah etan da va fe oti etan ge aram ei abadi aram ei do ha ko setan banu fa hu hitama en nete biren nete fu hu men nete etan banu fa hu ei mu'minun re timan allah le vi kafar kan etan was ves nu li be ne duniye ge mi hun e aram go ulai ulung e nimi gen dane che ke abada ko e aram ko mi hun kan ulai vene e mi hun e go tang ulen do kolla re ti abami hun na e ge sababun ti abami hun gafil kurian udeshe mata un qalilun madu faida kulake kuda kuda faida kulake summa ma wa hum jahannam den e mi hun ge tikana ke mi hun ge jagha ya ki e naraka e mi hun ge thammacha ki naraka e fa hun e mi hun da ngoti nimun oti naraka ya she wabi salmihad thammacha ge gotun etanu ge hore nubaya kama allah e qurbani lakin alladhina taqaw rabbahum kama ku allah taqwa verwe ebami hun beras kalaange taqwa verwe lahum taqwa re mi hun danna she lahum jannatun mi hun ave swargeta tajri min tahtiha al anhar etan tanu ge darun ar ta demigen wa khalidina fiha ebami hun etanga demiti bene te duha kwas den nikutumen te swarge wa jemi ha ki etanu amurani kunna ne mi hen nu ekamun ar kae vanna bai mi hun nikunna ne mu'minu ge teren tawhidu ga al verin emi hun kurai fori bai fa fa takat tawba nu ge sabun ar kae vadhe na kae nikunna ne enna swarge wa jemi ha ki etanu dewana faran nikunna ne mi hen nu etanuga abaduge abada demiti benete nuzulam min indillah e allah ga adratan wa mehmandari ke mihuna e taqwari mihuna wa mehmandari ke swaruge mehmandari ke mihuna wa wama indallahi khairul lil abrar allah ga adratuga wa ni'matha ki eihi ulafa mihuna barang hi oichike e wa inna min ahlil kitabi laman yu'minu billahi wama unzila ilaykum wama unzila ilayhim khashi'ina lillah ahlul kitabi me surihan men hama hama en nune hurihan men nu bayen nune murihan emmenna ki kalefana gwachan hasa derwa mi hunna nune e ba mi hunna teren baye kubeye e mi hunna kalefana gwa dawat fora fi nama kalefana gwa bas ahane mi e kita me be kala ko ba tibi ahlu kitab mi teren emme furatama rasulullah sallallahu alaihi wasallam dawat hama kam fatu ga e ga adu yuma e fuga allah e kala ngara rasulullah tabai mi hunna ba tibi yahudi ga teren bes nasora ga teren bes yahudi ga teren misalaka abdullah ibn salam fada be kala nasora ga teren barqatu hunna fal fada be kala najashi fada be kalum adi hatim adi ibn hatim at-taif fada be kalum ebe kalun naki allah ga rasulullah ga dawat ham libu ma ehuga allah ga rasulullah tabawi miun allah qurbani wa inna min ahli alkitab hama ka shawrun ahli kitab ge terem bayakwe laman yu'minu billahi allah ang iman wa wama unzila ilaykum aditi bayami hunna bawale mun qur'an was iman wa wama unzila ilayhim aditi hunna bawale mun fattaka was iman wa bayakwe khashi'ina lillah allah khushuwa terikan ada qura haluga allah birwati wa haluga kalangya khushuwa teriwa haluga iman wa mihum be la yashtaruna bi ayati llahi thamanan qalilan emihum duniyege madu agaka emihum allah ga aitake vikkai nulaye duniyege kuda kuda faida kula kang emihum dine vikkai nulaye emihum ne yahudin ge gina mihum hedi gota emihum ge teram bayaku ve mi fada emihum ulaika lahum ajruhum indallah ibamuna ke ibamun ge ajru allah taala ge hazratu ga emihum ne inna allah sari'ul hisab ham karon allah subhanahu wa taala ai hisab bellum ga awas wad ganna aras kalaange bas puna ge lo lo esfi jaha ha wagut kolag ge terega muriha emmen ge hisab ballawa ni ma le bana allah subhanahu wa taala enna mes kalaange hisab bellum taka wadaya ganna wani ای ویلانگڈ گہیا لے کلاں وڈا اد ملائکہ بے کلن صف صف وڈا گنوان وجا ربک والملک صفن صفا اللہ وڈا گنوان حساب بلے مٹک اد ملائکہ بے کلن صف صفن اتوریگن وڈا گنوانے ای فنساس ہاس احرم مفہوا اتاں کولتی وین دین فنساس ہاس احرم مفہوا رسول اللہ صلی اللہ علیہ وسلم شفاعت الکبرى وی وڈا گتم حساب بلے من فٹ وین ایک حساب بلے من فٹ مفہوا گدم ماگینا وگوتے نودانے ورن اوہ اللہ حساب بلے نیما لبان يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون اي امام جميستكم نتي بهم كتر واشه اللهم وجه مصيباتك كتر واشه وصابروا ادي دشمننا كرمت الله وغتوغا ايغتوغا كتر واشه ورابطوا اي تبامي رنغلا هنغرام تيار واشه اوريامنا جين هنغرام تيار وان هنغرام تيار وما كي واجبه تيار وين تبين جين سببك عيني فرضك وحالين اتو دان جهاد aini farada ka wahalin asdan e aini farada ka mani huriha menga mate jihad farduani kon bagu tegga e utaki islami ma hawale kafarun as warala fiya e mujtama gati bi huriha fardun ga mate jihad aini farada ka wana tama gota imam miha go wale jihad aini farada ka wana hem allah ga rasulaha amur qur'an wa fa bin huriha menna baki miya kanu wa a'iddu lahum mastata'tum min quwwa tabamihum hangurama e bahi jihad furiha ma tayyar wa ashe wa min ribatil khayl asdu wa mastasqurash asduwa medas kurare jihaduge training nei emba rangala tayyar war jihada wattaqullaha adi allah birwati washe taqwa riwashe la'allakum tuflihun ayti bami hunna kamyabuli beto e giami duwa akum miyakas ali imran sura minimuni dengoti nisa sura irad kurbiya den anna duwa hai Sasual. অশোভাবেগে মোরাদেকে অশোভাবেগে দেন আরিয়ার মাচ্চারে দেন নামানি আসলু নিদাং অসমকে সুন্নাগ্যতা কি কানাতো আরি মাচ্চাং অশোভাবে হতো এই মিহা অশোভাবে অন্যান বেশ এমে সিহি গতম বেশ রাঙ্গাল গতা কি এই আদি দিনী গতম বেশ এমে রাঙ্গাল গতা কি এই আরি মাচ্চা কানাতো আরি মাচ্চাং অতম হেদাং অতম আবুরে দেন বান্ডং অতম অতি মানা করা যায় নিদাং অতম বান্ডং নিদাং অতম কি এ মানা কামে সুদাস মানে মানা করা যায় এই নারকামান্ত বেরিন তিবে গতি নারকায়গা আদি সব করা যায় ema egen e badena maad bas misal kolang horagen kula dana wegen nwa miha ishi inda degen maad kurma kula dana wegen nwa miha osho wegen maad kuran e dalilu sama e ayatun bali be ba'd al fathi ay hadith la la hijrata ba'd al fathi এই বুখারি গরিবায়গম বরিবায়ত এক মুরাদ কি মক্কা ইন দেন এহেন রাকা মদিনা আয় বিএস আদি হেন তনা কবেস মক্কা গহল বরি কাং হিজরা ইনতে আমা কেন মক্কা এই ফতহ মফহগা এই এরোতি মক্কা ইন বিয়া হিজরা মদিনা আয় মেরাদি হি ফতহ গ কুরিন আল্লাহ গ রাসূল আমর কুরা ফতি মক্কা গ মুসলিমা কুতি বেজিয়া মদিনা হিজরা কুরান এ কুরআন গ সেবিন আল্লাহ গ এমি হুম হিজরা নকো এমি হুম গ আইলা টাকা ন ওয়াতা কমেস কে হিং কাম কাটগা হিজরা নকো তিবি মি হুম মালায়েকা বেকালুং আস কুরআন গ গন্দা হাঁদ গ মি হুম গ তালা হাদান তে কুরআন গ বিং আয় একম মি আকাস মক্কা ফাতাহ মফাহ কু দেন নেং হিজরা এসা ওয়াকি মক্কা ফাতাহ মফা মক্কা ইসলাম বি এক কো মক্কা গাল ওয়ারিং দে মক্কা হিজরা কুরমান নেতে গিয়ামতা জেহেন দেন হিজরা এবয় গিয়ামতা জেহেন দেন হিজরা এবয় শার ওয়েফা এন নামেস মি মি হাদিস লুগ মুরাদ কি লা হিজরা লা হিজরাত বাদাল ফাতহ এবাহি মিম মক্কাতা ইলমারি মিদা মিম মক্কা মক্কাই এহেন তানাকান হিজরা কুরুমে নেতে ফাতাহ মক্কা মক্কা ফাতাহ মাফাউগা মালায়েকে বেকারুন এ দোয়াতা বরাবর কিয়া হিন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনা গাতা মালায়েকাতুম ফুনুবান ইনা রাক্কাতের কুরমাট্টাকা এ মালায়েকাতুন না হুরে জিন্নিন নাকায়ারন ওয়ে লাহু মুআক্কিবাত এবং কুরআন গ রে দোয়াল ডিউটি বদলবা বাবর মালায়েকাতুন তিবে ইনসানু হিমায় কুরমাট্টাকা আয় মাডু মাডু মাডু মাডু আয় শয়তানা কম হিং গিয়ে কানবস জি এন হিতং কি কিবা মা আল্লাহ এন হিমায় কর মাট্টাকা মালায়েকা বেকার লাভবা দেনগতি আনে হেওলাফা সলিহ আলম দেখে এমিহুম বিরগান নান কামং এবা হুরি বাইর আইতা এমিহুম মাগমাতি ইংগা ফাদারা দে এমিহুম গতরে মুমিনুন এনাং ইহতরামস কুরআন কামাসা ইনসানু গতরে হেওলাফা সলিহ আলম এমিহুম দেখে নুবাইচি এগে বিরগান নান কামা বসে এবা হুরি বাইর আইতা দেন হামা ইফাদান এনা কারি গতি বানে মালায়েকা বেকার এনা হিমায় কুরাবা ফিলা আওয়ালা তাকে কুরিয়া দেন মিসাকে আর্গুমেন্টে জবাব কি এমে প্রথম আদি বলতে ফিলা আওয়ালা তাকে তিগে কুরিয়া ওর তাফসীর এনা কাং আডো হাই তেন ওই হ্যাঁ ব্যাপার হচ্ছে এমন বড় কাং এনা বেন মানে করবা গো তোমাস বেনে কালে চিং হাদা দে তো এ বেন কালে চিং দিবে তো পমিয়া কাছে এমে প্রথম ফিলা আওয়ালা তাকে আডো হাকা বেন মানে তো ওই দিকে ফিলা আওয়ালা তাকে বহরে এনা এঙ্গেন জি nubaya ko nule faakum la mi hun gaayak ginam faharami jinni wannani mi wadegen mi nubaya hadani emme furatama yole faami hun gaayak nus wanna e furatama e nakannu wade venai e do ku sheha ko mi diye gota jinni wade foi mi hau gaata gosmi jinni awa ka mi dakkani jinni awa dakka jinni nasihat tere jena maaf kura rena kaliya mudagule takulife di foi jiya maaf kurma kimi kahani kahani kan tatake eha sawabuli be kan tatake ena shartu kuriti mana nikwa fa shehu ke vannana me shehu ke vannana me shehu ni masse ne te ena ke ena ganne kunar ti manna ke vanna ena te ke ena ke aila ke mimese kam kanu re sawa ke ara abar ga huri shehu mi emmen ga dal qura men hitram qura aila ge munu hu aram ber men nu ne ti wate shehu shehu ko te va ka aram ber men nu ne ena te marwa gen diye as ekam shehu ni masse ne te ka le men madam ti ber ena shartu ko fi nikunna she den ena nikuti nikumegen she hoye bhore amara ngala den irukulon ena ke bade fa ena feri ro me jinni mi roni kina bi he mona mona shehu ga etti wanna kina nge wanna shehu eri hendu na haviruge zikuru takko kenne ti manna ka shehu ga kan hoate ene a kom me akas ane em bi ma e heu da fa mi hu ga kan wanna ane heu da fa mi hu ga kan wanna den e farwa e bhore isharu ga tun kurwen farwa ta ena e besena besis da hwanje ene eno is da hwanje ene bhore da nama den noko gina mi hum yorna hina tohiru me bes nai najis kam mati ga den ki ha shaitan ratti wane na e go tammi ulani ulamu kala bondi yemi boni den mi dani den fandi ta da mi gata temi hum dani kom go te vias emi hum gana iman kam taqwa ar kam nai tauhiden nai hitaku he ola fa kam nai den emi hum dani emmen gabul kura farata ga ta ta ruhani farwa ho da enno wane den emi hunne sarten no kurai mi hunne smune na ki namaz no kurai to emi farani wagutun farwa emi farani wagutun farwa na ikon kanemi hetto ase munno bale e mi hunge farwa in nagoi emma komme ge sege mur baara filaalata e furatama tikan bayan kunu kurin emma irriya kunu snuwa munkarata ki nubaya kantatta komme nubaya kama ki munkare munkaru ge jamae munkarata komme nubaya kama ki munkare qur'an ka allah kare inna salata tanha anil fahsha'i wal munkar e munkar hama karu namada ki ei miha ge kibai fahish kantatta ki denge na huriya be puluna adi munkar ta e bahi huriya nubaya kama mana ko deche ke namada ki munkar ki e nubaya kanta sunnata khilafa o sunnata ko khilafa ko me kamaki munkare sunnata khilafa ko me kamaki munkare sab ki sunnata khilafa ko me che vadegen dani bidwaya bidwaya ke tera bidwaya ki munkare bidwaya ki munkare e ma den eti den be fulun ni mani eti ko me akas gawai tu inna ko me misala ka miyaka dimala kale ki kafar ke nu bune vene muslim shaher tu kalima ki an hur miyaka dimala ka ena dina maad elias ena namaz elias ena namaz kafare ke nubune dimalaka ekama ko aam hukum ini mihen gastu ko namazen ala fi mihaya ki kafare ke mi adi dimalab bunoma mi hukuma mitafat eil mer mi dalaf wa goi mihaka e sababa ki insana ka oi budda en nun e kiyena ke macchange kufuru ke hukum sa bayan kurun e fatwa di jehun e allah ko kame ekama ko allah angawa foti mihen rasul angawa foti mihen ekare fan ko sunnata khilaf wajj kum ecche ki amra ena ke macche jehene ecche ke allah qabule nu qurawane den misa ga miya kuna sunnata khilaf namaz ko fena ke namaz qabul qurawane ahar men nakan mukeren buna ke ena ke namaz allah qabul nu qurawane ke e allah ge hazratu ga wa kame ahar men nan oti mis ta kuna masala bayan ko dinu rasulullah sallallahu alaihi wasallam ke sunnata khilaf ko fiya ke allah e kame qabule nu qurawane e besmi he ki ba mi go tab bune ve rasulullah sallallahu alaihi wasallam amra khilaf kale fan ko sunnata khilaf amalin allah qabule nu qurawane enna mas miyan miyako den sawal korani mi aslu eti denegannan jehena buddhi verin adi diinan ede huri hamme miyako benuman misaka mi hegge macchan eti jahan ehenen nu hadan jehaniye adi sawal kuram be jehaniye maqsad egennu ena denegat mattaka ena ege macchan amal kur mattaka sawal kuram jeheni mi hegge macchan eti bindale makannu enu ba adi miyaka jessun kur makav vesnu e komme miyaka sallahu hidayat dekku hama ekashi gembe enno ena nasihat teriye ena karyas bunane rahmat teriya আল্লাহ রাসূলাগে সুন্নতা খিলাফ করে আমল আল্লাহ কবুল নকরবে মিহরিয়া নসুতা একলিফান হাদিস করবে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রদ্দ মি দীন উগ তিমান খলিফান নকরবা আমালে তিমান আল্লাহ তিমান খলিফান গ ইরশাদা খিলাফ আমালে কফি মিহা এনাকে বলে জিহে এনে কান তা রদ্দ করে এনে কবুল নকরে এনে মিহরি হাদিস তাঙ্গা শুরু গই এম এম সুন্নতা এক গতা মাসাই করে তো বলাশ মাসাই কুরআন নসিহত তরিওয়ানি গতা দিবি রাজ্যকে মি হুন না মিতি নাসি হে তেরি মান জেহিফা ইসলাম গত গমি তিবি হুন নে গনি গিনা মি হুন নে গনি দেন এং গুম ফাহু গ দেন ইয়া ফুরা কাস্তি ফিয়া দেন আল্লাহুল মুস্তাআন এ বারক কেও না মাতাও আদেন তাকবীর কেন জেনে বার বারক কেন জেনে এমন আডি এর এন উনি উনি উড়েন তা এর এমন উড়েন এন ফুলিয়ালাগে সিনে দানে তো মারে কামা কি এই এনাগে হায়াতুগা জরুরি কামা কবন্যা মাসলেন নে এহন নামে সামা এনাং এগেল অনুভব হে কাম বেস আতিমুনি ফুলি আলে নে ভ্যালুমা আ টি টি এঙ্গে এঙ্গে জে এম বি মা টি গেনো এগেনো দানে সব কি কা আইছেন নো এ নে ভাই ই হাম জব গেছে না লা নে ভাই এখন নু গেলেন রো দে এ জব গেছে না লা নে ভাই লা নে ভাই এখন নু গেলেন রো দে এন রোদং হুন নরসেন আহার গনা বেন ওয়াইচিং এ বাদ দেন অক্সিজেন এ মুদান রোদে এক মানে সলাওয়াত সালাম লেবুং এ দোয়া করামে আল্লাহ কে রাসূল আগে মচ্চ সলাওয়াত লেব এই আল্লাহ কে রহমাই সলাওয়াত কে মানে কি রহমাই লেব আল্লাহ কে রহমাই আল্লাহ সলাওয়াত লেব বাবা মুমিন হুন নাবস আদি মালায়েকা বেকাল মে সলাওয়াত লেব দেন আল্লাহ সলাওয়াত লেব মাকি রহমাই আল্লাহ লেব মালায়েকা বেকাল সলাওয়াত লেব মাকি এমি হেকা রহমাই লেব মঙ্গে দে বেকাল আল্লাহ গা দাতা দোয়া কর তেবামি হুম সলাওয়াত লেব মঙ্গে সলাওয়াত কি আওয়াজ এক মানে কি আল্লাহ গা দরতু একলিফান মচ্চ রহমাই লেব মঙ্গে দোয়া কর আছে দিয়ে মনে সলাওয়াত দেবে এক মানে কি রহমাই লবান দেবে সালাম কে আমি কোরা সালাম আসসালামু আলাইকুম এক মানে কি তেবা আল্লাহ গা দরতু রাক্কাত রেকমা সালাম এক কাং উঠে এ দোয়াই একলিফান মচ্চ গোতা সালাম লেব মঙ্গে দোয়া কর আছে রাক্কাত রেকান দেব আল্লাহ গা দরতু রাক্কাত রেকান দেব মঙ্গে দোয়া কর আছে এই সালাম আয়েতি হুদ্দাখামা ইলমের মিদাড়ওয়ানে নেওয়াং উদাও কুরামি হা এগেন সাবাবুন এনা আবাদবস বেনম কুরান জিহেমি হা রোদানু গেল্লেন কামাং এতি বেনম কোক এইনা খেরানু লানু বলে এদেন নেওয়ায় জাহা চিংগে কেউমা কা বেনম কুরা চেন নেওয়াগে তেরেগে মেনে বাই ইলমের ফতোয়া দে বাহওয়ানে গোতা এ বেনুন জিহেমি হা এ বেনম কুরমাকু রোদানু গেল্লেন এনা দেন আবিদেমু এ রোদেম মাসালে জিহিদানে এ রাক্কাতের ওং খুশিয়ে নেফাতুম আবিদেম না এ দেন ইতুর হচ্ছেন নেতে মেহার এ দিবিহ রাজ্য এখন নেই গেনেস চাই এ বেহন এবেস বে দৌরিয়া দিবিহ রাজ্য কেন বেস্ত হোক অ্যালকোহল বহুরি দেন সোয়াল কি এ অ্যালকোহল নুলা বেস দিবিহীন বেনু বেজ্জে সরকার এদিজিয়ালি বেনে সরকার কম বেনু বেজ্জে সব কি অ্যালকোহল নুলা পুরি হাত্তর গে বেসে বহুরি দুনিয়েগা সাকে সৌদি আরবিয়া কে তেরেন কুরেন অ্যালকোহল হুন বেনে একাম কহেরি হাম এম মে মোড়ে থি বেসে তাঙ্গা এই এমি হোক ফ্যাক্টরি তাও হাদা করে মিশ্রুম মিশ্রুম হাদা ব্যবর বেস মিশ্রুম না ব্যবর ফ্যাক্টরি তাঙ্গা অ্যালকোহল নুলা besada bear factory ta riyazu ge bohuri bear factory ta arbi gamu tau ge bohuri baawa adi emi hun ge bohuri eheni hen gamu ta kumwes emi hun ge factory ta ke adab emi hun gane paunna factory ta den emi hun ke musandi bae emi hun gane fe bor alcohol anu la besu fadda emi hun labo fadda wan emi hun labo fadda ni wes hama alcohol la ge besu fadda mi hun labba emi hun nan khassa bes alcohol nu la hede den besede kan ta eri hama engeni ei hama emme mole ti bes algon men hama tanga be nun kur bes nu kur alcohol le nu la bes kur ba wa roda kelle ne hiye roda no den roda nu kelle ne ka den e na ke na ma de so hen wa ne na engin ya ka ena gabur oikkan enge adi ena ngebe enge gabur oi miskitek ga namaz kurima namaz sohain wan kamwes enge halu gena namaz sohain wan lu kuran ji ena anghenu anghenu kam fetor fun hudde kama ku ama ekane kam pat fuulu ehen tane torufu men hudde ennu a kam pat fuulu torufu ma me duwe silmeringi me duwe khila ehen nama sege algonu deke go taki raji algonu raji ka go to deke ni torufu hudda anghenu nammi kam pat fuulu ege dalila ki ashabe kanu ge zamanu ga rasulullah sallallahu alaihi wasallam duha ko ashabe kan kambalunna sodagai kuro man amur kurevi porema ekabalun kam pat mudita ka harta ane urayakan alaya rasulullah sallallahu alaihi wasallam devikan savite den kamfatu modi den mi torfun inkar kurabe kan vidalmani ama tibbaagen besle yennun he mar tibbaagen nun ei dadi fahakum taaraf vi kamen e gamas kamfatu modi kurisurus taaraf ekan anna gota ki ama torfaagen dun ehma kamfatu modi e bohuri savituwa kamfatu modi lamun a gota ki ama yaginun ves ama bodabbura veni ama torfaagen kamal laa ehen bima torfun hudda kamfai anghenun na firin nakan hudda enno den kamfatu ge ehen tane torfun mi hara bole ta boma ves torfai an uriha tane waki tane enno e mana e kan tan mana e guruan kiyamamu adaba khilaf kame guruan kiyamu ge adaba khilaf kame guruan kiyamu ehen mi ka waswa ak dakka amde e guruan kiyamu ge adaba khilaf kame ಓಹೊ ಏದೆಂ ಮಸ್ತರೆ ನಂಗೆ ಏದೆಂ ವಾಹಕ ದೆಕ್ಕುಮಗೆ ತೆರೆಗೆ ಬ್ಯಾನು ದಾನೆತ ಮಿ ಉರುಫು ಗವಾಹಕೆ ಕಿ ವಾಹಕ ದೆಕ್ಕುಮಗೆ ನ ಸಲಾಂ ಕೊಲ್ಲಿಸ್ ಮಸ್ತರೆ ನೈ ಏನ ಹಿತುಂ ವೆ ಜವಾಬ್ ದೇ ದಾನ ವಾಲೈಕುಂ ಅಸ್ಸಲಾಂ ದುಲುಂ ವೆ ಜವಾಬ್ ದೇ ಮಸ್ತರೆ ನೈ ಆಯತೆ ನುನಿಮೆ ನುನಿಮೆನಿಸ್ ಮಿಸಾಲೆ ಕಂ ಏನ ಆಯನ್ ನಿಮ್ಮಾಲಂ ವೆಗೆ ಮಡ ಕೊಲ್ಲಿ ಆಯನ್ ನಿಮ್ಮಾಲೆ ಹ ಜವಾಬ್ ದೇ ಮಸ್ತರೆ ನೈ ಜವಾಬ್ ದೇ ನ ಸಲಾಂ ಕೊ ಕೊಫಿಯ ಏನ ಜೀವಗ ರುಮಾಲೆಗೆ ಬೇರ್ ಕೊಲ್ಲಂಜ ಜೀವಗ ಒನ್ನ ರುಮಾನಗ ರುಮಾಲೆ ಜಾಯಬದ ದೆಂಗ ರುಮಾಲ ನೆತೆಜ್ಜಿಯ ಹೇದು ಮಜ್ಜಾರ ನಜಿಹನ್ ನು ಹೇಕಿ ಕೊಮ್ಮೆಹೆಂಜನ್ ಜಹನ್ ಜಿಹೆಜ್ಜಿಯ ನಮಾ ದೂ ಕೊಲ್ಲಾಗ ನಮಾದ ಬಾತಿಲ್ವಾನ್ ನಮಾದ ಬಾತಿಲ್ವಾನ್ ಹೆಂಜ ಹೇದು ಮಜ್ಜಾರ ಜಹನ್ ಕೊಮ್ಮೆಹೆಂ ಜಿಹೆಜ್ಜಿಯ ಹೇದುಮುಗ ಕಂಗಡ ಕಮ್ಮಿಯಂ ಇಲ್ಲಾರ ಜಾಯಫ ಮೇ ಹದಾಯಲಾರ ದೆನ್ ಫಹಂ ಕೊಸ್ತ ಹೇದು ದೊಯ್ದ ಕೊಮ್ಮೆಹೆಂ ಜಹನ್ ಜಿಹೆಜ್ಜಿಯ ದೆನ್ ನಮಾದ ಕೊಲ್ಲಾಫಿಯ ನಮಾದ ಬಾತಿಲ್ವಾನ್ ಸುಬ್ಹಾನಕ ಅಲ್ಲಾಹುಮ್ಮ ಬಿಹಮ್ದಿಕ ಅಶ್ಹದು ಅನ್ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲ ಅಂತ ಅಸ್ತಗ್ಫಿರುಕ ವ ಅತೂಬು ಇಲೈಕ್.